অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। স্বাধীনে মাটির লাগি রাত্রি প্রহর জাগি, যে জাতি দিতে জানে পাহারা। প্রয়োজনে শাহাদাত কিংবা রক্তপাত, আত্মহুতি দিতে পাগল পারা। স্বাধীনে মাটির লাগি রাত্রি প্রহর জাগি, যে জাতি দিতে জানে পাহারা। প্রয়োজনে শাহাদাত কিংবা রক্তপাত, আত্মহুতি দিতে পাগল পারা। সে জাতি আমরা 13 কোটি জনতা, সে জাতি আমরা 13 কোটি জনতা। রুখতে মোদের কেউ পারবে না, পারবে না, পারবে না, পারবে না, পারবে না। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। আছো যারা গাদ্দার তাগুতের চাটুকার, হয়ে যাও, হয়ে যাও হুঁশিয়ার। জালিমের মসনদে আঘাতে আঘাতে করে দিতে পারি সব চুরমা। আছো যারা গাদ্দার তাগুতের চাটুকার, হয়ে যাও, হয়ে যাও হুঁশিয়ার। জালিমের মসনদে আঘাতে আঘাতে করে দিতে পারি মুরা চুরমা। আমরা সেই সে জাতি অটল মোদের নীতি, আমরা সেই সে জাতি অটল মোদের নীতি। আমরা পিছু যেতে জানি না, জানি না, জানি না, জানি না, জানি না। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। সময়ের ব্যবধান দিনে কি বাদুর দিনে, আমরা জেগে থাকি অবিচল। পারবে না পরাতে মোদের কারো হাতে গোলামির ওই শৃঙ্খল। সময়ের ব্যবধান দিনে কি বাদুর দিনে, আমরা জেগে থাকি অবিচল। পারবে না পরাতে মোদের কারো হাতে গোলামির ওই শৃঙ্খল। লাগলে জীবন দেব প্রয়োজনে রক্ত নেব, লাগলে জীবন দেব প্রয়োজনে রক্ত নেব। তবু মোরা পিছু হটব না, হটব না, হটব না, হটব না। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। অস্ত্র বলে বা অর্থ বলে, কৌশল কিংবা গায়ের জোরে। কারো স্বাধীনতা কেড়ে নেয়া যায় না, যায় না, যায় না, যায় না, যায় না। অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। শক্তি দাও প্রভু, শক্তি দাও, শক্তি দাও প্রভু, শক্তি দাও। তোমার কাছাকাছি আসতে, তোমার কাছাকাছি আসতে। অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। শক্তি দাও প্রভু শক্তি দাও, শক্তি দাও প্রভু শক্তি দাও, তোমার কাছাকাছি আসতে, তোমার কাছাকাছি আসতে। তুমি যদি দয়া করো প্রভু আসুক না বাধা আসুক তবু, তুমি যদি দয়া করো প্রভু আসুক না বাধা আসুক তবু, চলব বুড়াব গো তোমার রাহে, চলব বুড়াব গো তোমার রাহে, পারি যেন সব ব্যথা সইতে, পারি যেন সব ব্যথা সইতে, অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে, অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। শক্তি দাও প্রভু শক্তি দাও, শক্তি দাও প্রভু শক্তি দাও, তোমার কাছাকাছি আসতে, তোমার কাছাকাছি আসতে। যত গান যত সুর তোমার নামে, লিখে যেতে পারি যেন খুনের দামে, যত গান যত সুর তোমার নামে, লিখে যেতে পারি যেন খুনের দামে, সীসা ঢালা প্রাচীর সম, সীসা ঢালা প্রাচীর সম, আজীবন পারি যেন থাকতে, আজীবন পারি যেন থাকতে, অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে, অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। শক্তি দাও প্রভু শক্তি দাও, শক্তি দাও প্রভু শক্তি দাও, তোমার কাছাকাছি আসতে, তোমার কাছাকাছি আসতে। জীবনে যত চাওয়া পাওয়া আছে আর কেহ নায়ক তোমার কাছে, জীবনে যত চাওয়া পাওয়া আছে আর কেহ নায়ক তোমার কাছে, আধার তাড়িয়ে আলোর সমাজ, আধার তাড়িয়ে আলোর সমাজ, যেন পারি আবারও আনতে, যেন পারি আবারও আনতে, অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে, অন্তহীন পথে চলতে, তোমার পথে দৃঢ় থাকতে। শক্তি দাও প্রভু শক্তি দাও, শক্তি দাও প্রভু শক্তি দাও, তোমার কাছাকাছি আসতে, তোমার কাছাকাছি আসতে, তোমার কাছাকাছি আসতে।